তোমাকে দিলাম ছুটি, আসবে না ফিরে, এক পৃথিবী ভালোবাসা রয়েছে ঘিরে, মনটা যেন আজ পাখির ডানা হারিয়ে যেতে তাই নেই তো মানা, চুপি চুপি চুপি স্বপ্ন ডাকে হাত বাড়িয়ে, মন চায় মন চায় যেখানে চোখ যায় সেখানে যাব হারিয়ে, ও মন চায় মন চায় যেখানে চোখ যায় সেখানে যাব হারিয়ে, দুঃখটাকে দিলাম ছুটি আসবে না ফিরে, পৃথিবী ভালোবাসা রয়েছে ঘিরে, মনটা যেন আজ পাখির ডানা হারিয়ে যেতে তাই নেই তো মানা, চুপি চুপি চুপি স্বপ্ন ডাকে হাত বাড়িয়ে, মন চায় যেখানে চোখ যায় সেখানে যাব হারিয়ে, ও মন চায় যেখানে চোখ যায় সেখানে যাব হারিয়ে, হাজারো ইচ্ছে দিচ্ছে তারা, ভুলেছি পিছুটান ভেঙেছি ব্যবধান পেয়ে সুখের ঠিকানা, দুপাই এসে ঢেউ দেয় ইশারা, হাজারো ইচ্ছে দিচ্ছে তারা, ভুলেছি পিছুটান ভেঙেছি ব্যবধান বেসুখের ঠিকানা, মনটা যেন আজ পাখির ডানা হারিয়ে যেতে তাই নেই তো মানা, চুপি চুপি চুপি স্বপ্ন ডাকে হাত বাড়িয়ে, মন চায় যেখানে চোখ যায় সেখানে যাব হারিয়ে, যেখানে চোখ যায় সেখানে যাব হারিয়ে, চুপি চুপি চুপি চুপি চুপি চুপি চুপি রাখে তাকে থাকে থাকে, everything's gonna be alright, oh yeah, everything's gonna be alright, oh yeah, everything's gonna be alright, oh yeah, everything's gonna be alright, oh yeah, premier shatru mon chuechi dhara diye she paliye gache, oh hoyeche ferari tobu she amari ete mene shimana, মনটা যেন আজ পাখির ডানা হারিয়ে যেতে তাই নেই তো মানা। চুপে চুপে চুপে স্বপ্ন ডাকে হাত বাড়িয়ে মন চায় মন চায় যেখানে চোখ যায় সেখানে যাব হারিয়ে মন চায় যেখানে চোখ যায় সেখানে যাব হারিয়ে দুঃখটাকে দিলাম ছুটি আসবে না ফিরে এক পৃথিবী ভালোবাসা রয়েছে ঘিরে মনটা যেন আজ পাখির ডানা হারিয়ে যেতে তাই নেই তো মানা চুপে চুপে চুপে স্বপ্ন ডাকে হাত বাড়িয়ে মন চায় যেখানে চোখ যায় সেখানে যাব হারিয়ে যেখানে চোখ যায় সেখানে যাব হারিয়ে মন চায় যেখানে চোখ যায় সেখানে যাব হারিয়ে ও মন চায় যেখানে চোখ যায় সেখানে যাব হারিয়ে।